তুমি নিজের আজাদের পথে চলতে হবে। যে মুসলমান বিশ্বাস করে নবীর ঘরে জন্ম হলে পাপের সদা আল্লাহর কাছে মুখ করতেই হবে, নবীর ঘরে জন্ম হলে নিজে পাপের পথ পরিহার না করলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। এই ইসলাম ধর্ম সন্ত্রাসী না যে খ্রিস্টানেরা বিশ্বাস করে জন্মের আগেই আমার স্বচ্ছ কর ভরাত মাফ হয়ে গেছে, সেই খ্রিস্টানেরা সন্ত্রাসী। সুতরাং ইসলাম ধর্মের মূল ভিত্তির সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নাই, সন্ত্রাসের ভিত্তিতে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। কোথায় কোথায় অনেক দূরে চলে গেলাম, করব কি? এবার মূল আলোচনার দিকে যাই। খ্রিস্টানদের লেখা এই বই পুরাণের আলোকে জান্নাতে যাওয়ার পথ। এই বইয়ে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পুরাণে যত আয়াত নাযিল করেছেন, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম সম্পর্কে আল্লাহ যত আয়াত নাযিল করেছেন, সবগুলি অপব্যাখ্যা করে বইয়ে প্রমাণ করেছে ঈসা আলাইহিস সালাম সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম জগতের সর্বযুগের সকল নারীর চেয়ে শ্রেষ্ঠ নারী। দলিল ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। অথচ এই আয়াতের তফসিরে লেখা আছে হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যুগের সকল নারীদের উপর আলাদা মর্যাদা দান করেছিলেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দিনদের সম্পর্কে আল্লাহ বলেন লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, জগতের কোন যুগের কোন নারী হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিবিগণ আপনাদের সমতুল সমমর্যাদা সম্পন্ন নন। সর্বযুগের সকল নারীর ঊর্ধ্বে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিবিগণকে আলাদা মর্যাদা দান করেছেন। এতক্ষণের আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদের নবীর বিবিগণ কোন যুগের সকল নারীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী? সর্বযুগের সকল নারীর চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তারপরে বলেন ইনি তাকাইতুন্না ফালা তাখদুনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল কওলাম মারুফা। হে নবীর বিবিগণ, আল্লাহর দেওয়া এই মর্যাদা তোমাদের নিজেদের কার্যকলাপের দ্বারা সংরক্ষণ করতে হবে। আল্লাহর শাস্তির ভয় যদি তোমাদের অন্তরে থাকে, হে নবীর বিবিরা, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, হে সমস্ত মুমিন মুসলমানের মাগণ, আল্লাহর শাস্তির ভয় যদি তোমাদের অন্তরে থাকে তাহলে আল্লাহ প্রদত্ত মর্যাদা তোমাদের নিজেদের আমলের দ্বারা নিজেদের কার্যকলাপের দ্বারা রক্ষা করতে হবে। মর্যাদা রক্ষার একটা পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ বলেন ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল কওলাম মারুফা। আল্লাহ তোমাদেরকে আলাদা যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা রক্ষা করার একটা পদ্ধতি হল ভিন্ন পুরুষের সাথে মধুর সুরে কথা বলতে পারবে না। এখানে কথাটা পরিষ্কার বোঝার জন্য ভিন্ন পুরুষ বলতে কি বোঝায় তা আগেই পরিষ্কার বুঝে নিতে হবে। যে পুরুষের সাথে যে নারীর শরীয়তের বিধান মতো বিয়া হতে পারে, এই পুরুষটা এই নারীর জন্য ভিন্ন পুরুষ, পর পুরুষ, বেগানা পুরুষ। যে নারীটাকে শরীয়তের বিধান মতো যে পুরুষ বিয়ে করতে পারে এই নারীটা ভিন্ন নারী, পর নারী, বেগানা নারী। কোন শব্দ দিয়ে কইলে আপনারা সহজে বলেন? ভিন্ন নারী, পর নারী, বেগানা নারী, কোনটা করলে সহজে বলেন? পর নারী। এবার বলুন

আল্লাহ বলেন জাগে, সে বলে জাগে না। সুতরাং তার কথাই ঠিক, আল্লাহর কথা ভাবে ঠিক। আপনারা কোন সিদ্ধান্তে যাবেন বলুন? আল্লাহর কথা সঠিক। তাহলে যত নারী যত বর পুরুষের সাথে মধুর সুরে কথা বলে সবগুলি পুরুষের অন্তরে ওই নারীগুলির সাথে অসকর্ম করার লালসা জাগে, এই যে আল্লাহ কোরআনে বলেছেন পরম সত্য, পরম সত্য। যারা বলে আমাদের অন্তরে লোক জাগে না, এরা মিথ্যুক। যারা বলে আমাদের অন্তরে লোক জাগে না, এরা মিথ্যুক। আর না হয় আল্লাহ মিথ্যুক, কোন সিদ্ধান্তে যাবে? আল্লাহ মিথ্যুক না এরা মিথ্যুক? এক পথে যেতে হবে আপনাকে। আমি জিজ্ঞেস করি আপনাদের, ভিন্ন নারী ভিন্ন পুরুষ যুবক যুবতী একে অপরকে দেখলে অপরের প্রতি আকর্ষণ জাগে না? একে অপরের মধুর কণ্ঠস্বর শুনলে তাদের প্রতি আকর্ষণ জাগে না? জাগে। এরপরে যদি কেউ বলে জাগে না, এর মানে দাঁড়ায় যে তার ঘি আগুনের পরশে গেলে বলে না। ঘি বুঝেন? ঘি, ঘি বুঝেন? যে ঘি আগুনের তাপে দিলে বলে না। এটা কি সত্যই ঘি না ভাতর? যে পুরুষ ভিন্ন নারীর সংস্পর্শে গেলে তার মন বলে না, তার মনে নারীর প্রতি দুর্বলতা আসে না, এই লোকটা সত্যই পুরুষ না নামর্দ কাপুরুষ? এটা পুরুষ নয়, এটা নামর্দ কাপুরুষ। এটার ঘি নাই, ভাতর হইয়া গেছে। আর যদি বলো আমার ঘি ভাতর হয়ে যায়, আমার ঘি ঘি হয়েছে, আগুনের কাছে গেলে অবশ্যই বললে। এবার বলুন, আপনার বিবির মধুর কণ্ঠস্বর শুনে পুরুষ ফলের মনে আকর্ষণ জাগলো আপনার বিবির সাথে অপকর্ম করতে, এটা আপনার বিবির জন্য সম্মানজনক না অপমানজনক? এই অপমান বোঝার মতো অনুভূতি বর্তমান সমাজের কতজন মুসলমানের অন্তরে আছে? আমার বিবির মধুর কণ্ঠস্বর শুনে কোন পুরুষ আমার বিবিকে উপভোগ করার লোভ লালসা করবে? এতটুকু অপমান কোন মুসলমানের নারীর জন্য আল্লাহ বরদাস্ত করেন না। সুতরাং মুসলমানের নারীর মান মর্যাদা রক্ষা করার যে ব্যবস্থা আল্লাহ কোরআনে দিয়েছেন, এর চেয়ে ভালো হবে দূরের কথা, এর সমমানের ব্যবস্থা একমাত্র কোরআন ছাড়া দুনিয়ার আর কোথাও নাই। সুতরাং নারীর যথার্থ মর্যাদা দেয় একমাত্র রা, মুসলমানের নারীর একমাত্র যথার্থ মর্যাদা দেয় একমাত্র কোরআন। তাহলে ভিন্ন নারীর যদি কোনো দরকার হয় ভিন্ন পুরুষের সাথে কথা বলার, আল্লাহ বলছেন মধুর সুরে বলবে না, কোন সুরে বলবে? কর্কশ্বরে বলবে। এমন আওয়াজে কথা বলবে যে আওয়াজে কোনো আকর্ষণ নাই, যে আওয়াজে মধুরতা নাই। তাহলে তোমার সাথে অপকর্ম করার লোভ লালসা করবে না, তোমার মর্যাদার হানি হবে না, তোমার মর্যাদা সংরক্ষিত থাকবে। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, মুসলমানের নারীদের মর্যাদা সংরক্ষণের জন্য আল্লাহ যত ব্যবস্থা দিয়েছেন, এর একটা ব্যবস্থা হল মুসলমানের নারীর মধুর সুরের গান পুরুষকে শোনাবে, গান শোনাবেন, শোনাবে না নাচ শোনাবে, নাচ শোনাবে না কোরআন তেলাওয়াত শোনাবে, মধুর সুর শোনাবে না বলছেন। কথার মাধ্যমে হোক, গানের মাধ্যমে হোক, নাচের মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, মুসলমানের নারীর মধুর কণ্ঠস্বর কোন ভিন্ন পুরুষকে শুনতে দিতে পারে না, যে নারী আল্লাহ প্রদত্ত মর্যাদাকে রক্ষা করতে চায়। এই জন্যই মুসলমানের নারীদের জন্য মুয়াজ্জিন হওয়ার ব্যবস্থা নেই না? চট্টগ্রামে আছে, হাটাদারিতে আছে। মুসলমানের নারীদের জন্য মসজিদের ইমাম হওয়ার ব্যবস্থা নাই নাকি? হাটাদারিতে আছে কোন মসজিদের ইমাম কোন নারী নাই? মুয়াজ্জিন হওয়ার ব্যবস্থা নাই, ইমাম হওয়ার ব্যবস্থা নেই। কারণ মুয়াজ্জিন আজান দিবে কর্কশ্বরে না মধুর সুরে? ইমাম মসজিদের মেহরাবে দাঁড়িয়ে

আরো পরিষ্কার ভাবে অন্য আয়াতে জবাবগুলি দিয়েছেন প্রশ্নগুলির। অন্য আয়াতে আল্লাহ বলেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله الله بولين الرجال পুরুষগণ কাওয়ামুন কর্তা হবে আলান নিসা নারীদের উপর। তিনটে শব্দ পৃথক পৃথক তর্জমা করলাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আর রিজাল অর্থ কি? কাওয়ামুন কি? কর্তা কর্তা কর্তা। আলান নিসা নারীদের উপর। এই একটা আয়াত আল্লাহ মিথ্যা বলেছেন কোরআনে, আর বাকি আয়াতগুলি সত্য। কি বলেন, কোরআনের এই একটা আয়াত মিথ্যা না? পুরুষগণ কর্তা হবে নারীদের উপর, এই আয়াতটা মিথ্যা না? কি বলেন, মিথ্যা না সত্য? কেন, যৌক্তিকতা কি? কর্তৃত্ব একতরফা না কেন? নারীদের ঘরে অভিষেক কেন? এই ধরনের প্রশ্ন যারা করতে চায়, প্রশ্নটা আমার বিরুদ্ধে না কোরআনের আয়াতের বিরুদ্ধে? হায়ালত জানাই কোন লাগে আবার মুসলমান দাবি কর, হায়ালত জানাই কোরআনের আয়াতের বিরুদ্ধে প্রশ্ন করো আবার নিজেকে মুসলমান দাবি করো, তোমার হায়ালত জাগেল কোথায়? বাকি রইল প্রতিবাদের সুরে নয়, বুঝার জন্য যদি প্রশ্ন করা হয় অবশ্যই প্রশ্নের জবাব আছে, এবং সেই জবাবগুলি বোঝার জন্য আগে কতগুলি উদাহরণ বুঝে নিলে জবাব বুঝতে সহজ হবে। শুধু নারী পুরুষের বেলায় কর্তৃত্ব একতরফা নয়, আরো অনেক ক্ষেত্রে এই কর্তৃত্ব একতরফা আছে। যেমন ছাত্র এবং শিক্ষক, এক মাস শিক্ষকেরা ছাত্রদের শাসন করবে আর এক মাস ছাত্ররা শিক্ষকদের শাসন করবে। আমি একটা প্রস্তাব রাখলাম, কি বলেন? তাহলে ছাত্র শিক্ষকের মধ্যে কর্তৃত্ব ভাগাভাগি না একতরফা? অবিচার কেন? এই প্রশ্নের যেই জবাব, নারী পুরুষের মধ্যেও কর্তৃত্ব ভাগাভাগি নয় একতরফা, অবিচার কেন? ওই প্রশ্নের সেই জবাব। কথা বুঝতে পারেননি? বলেন তো আপনারা, কোন দেশে যদি ছাত্র শিক্ষকদের ছাত্র শিক্ষকদের মধ্যে কর্তৃত্বটা ভাগাভাগি করে দেওয়া হয়, এক মাস শিক্ষকেরা ছাত্র শাসন করবে আর এক মাস ছাত্ররা শিক্ষক শাসন করবে, তাহলে এই ছাত্ররা মানুষ হবে না জানুয়ার? বুঝতে পারছেন? ঠিক তেমনি ভাবে নারী পুরুষের মধ্যকার কর্তৃত্ব যদি ভাগাভাগি করে দেওয়া হয়, নারীদের মর্যাদা রক্ষা হবে না, পশুত্বের স্তরে চলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে শিক্ষকের কর্তৃত্ব ছাত্রের উপর একতরফা, যেমন ভাবে পীরের কর্তৃত্ব মুরিদের উপর একতরফা, যেমন ভাবে পিতামাতার কর্তৃত্ব সন্তানের উপর একতরফা, যেমন ভাবে সরকারের কর্তৃত্ব জনগণের উপর একতরফা, তেমনি ভাবে পুরুষের কর্তৃত্ব নারীদের উপর করে দিয়েছেন একতরফা। মর্যাদা পূর্ণ করার জন্য না মর্যাদা রক্ষা করার জন্য? খালি বলে কর্তৃত্ব ভাগাভাগি না হলে নারীদের মর্যাদা পূর্ণ হয়ে যায়। মর্যাদা কাকে বলে? নারীরা কর্তৃত্ব নিয়ে যথায় তথায় চলাফেরা করবে আর পুরুষেরা দেখে দেখে লুমুক দৃষ্টিতে দেখে দেখে তাদেরকে উপভোগ করার লোভ লালসা করবে, এর নাম মর্যাদা না অপমান। এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃত্ব পুরুষের জন্য একতরফা করে দিয়ে বলেন আর রিজাল পুরুষগণ কাওয়ামুন কর্তা হবে আলান নিসা নারীদের উপর। সুতরাং নারীদেরকে জোহরের নামাজের আর আসরের নামাজের ইমাম বানাইলে মর্যাদা না অবমাননা? জোহরের আর আসরের নামাজের ইমাম বানানোর যোগ্যতা নারীদের মধ্যে

ঠিক তেমনি ভাবে পুরুষের উপার্জনে শ্রম খাটার দায়িত্ব নারীকে দেওয়া নারীর জন্য রীতিমত অপমান। সুতরাং নারীকে দিয়ে ধরে চাকরি করায় এরা নারীর মর্যাদা দেয় না, অপমান করে, এরা নারীদের অপমান করে। তাই আল্লাহ রাইনে কুরআনের বিধানে নারীকে এভাবে অপমান করার কোন ব্যবস্থা নাই। তাই আল্লাহ ফাকাব্বাল আলামিন বলেন কার নাফি বুয়ুতি কন্যা, হে নারীরা বসবাসের ঘরে থাকো। প্রশ্ন আসতে পারে উপার্জনের শ্রম খাটবে এককভাবে পুরুষ, তাই যদি কোন দম্পতির স্বামী বলে আমি একা রোজি করেছি আমি একা খরচ করবো তোমাকে খেতে দেব না, যেহেতু আল্লাহর আইন বলে যেহেতু কোরআনের আইন বলে রুজি করবে একতরফা পুরুষ, না নারীও চাকরি করবে,